তারা কে লাগে লাগে না, তারা গায়ে লাগে না ছাই, সেই ছাই তোমার কিছু কিছু এসে মাটিতেই পড়ে। সুতরাং বড়কে ছোট করতে চাইলে ছোট আরো ছোট হয়। অনেকে সমালোচনা করে, অনেকে অপরের গুণ দেখে সমালোচনা করে, তার একটা উদাহরণ শুন। বলতা কহিল, এই যে ক্ষুদ্র মৌচাক, এই তরে মধুকর এত করে যাক। বলতা মৌমাছিকে বলছে, তুমি একটা ছোট্ট মৌচাক বানিয়েছ যে তারই এত জান দেখাচ্ছ। মধুকর কহে, তারে তুমি এসো ভাই, আরো ক্ষুদ্র মৌচাক রচ দেখে যায়। তখন মৌমাছি বলতাকে বলছে, আমি তো এই ক্ষুদ্র মৌচাক করেছি, তো ঠিক আছে, তুমি তো বলতা আমার থেকে দেহে বড়, শক্তিতে বড়, তো এসো আমার থেকে ছোট্ট একটা মৌচাক বানিয়ে দেখিয়ে দাও। এই জন্যই বলা হয় সমালোচনা করা সহজ, বলা বড় সহজ, কিন্তু করা বড় কঠিন। দেখবেন বহু মানুষ হারে অবাক করেছে, তুই এটা করে দেখাও, বলে ও গ্রামের বক্তৃতা, না ওর বক্তৃতা কি আছে, আমি এরকম করতে পারি, তো করে দেখা। ওরা ও মানে বই লিখেছে, না বই লিখবো না, বই সময় লিখতে পারে, এদের সাথে করে লেখা যায়, তুমি এটা লিখে দেখাও, করে দেখাও, বলা তো বড় সহজ, সমালোচনা বড় বড় সহজ, কিন্তু করে দেখানো বড় কঠিন। এই জন্য উদাহরণ বলতা কহিল, রয়েছে ক্ষুদ্র মৌচাক, এই তরে মধুকর এত পরে যা। মধুকর কহে, তারে তুমি এসো ভাই, আরো ক্ষুদ্র মৌচাক রচ দেখি যায়। তারপরে আরো এক রকমের সমালোচনা, নক্ষত্র খসিল দেখে দীপ মরে হেসে, বলে এত ধুমধাম এই হলো শেষে। নক্ষত্র খসলে তারা যখন খসে না, আকাশে দেখেছেন ছুটে যায়, তখন মাটির প্রদীপ দেখে হাসছে, বলছে এত ধুমধাম এই হলো শেষে। রাত্রি বলে হেসে নাও, বলে নাও সুখে, পরিবেশ তাকে বলে হাসো প্রদীপ, তুমি হাসো, কেরোসিন তেলে জ্বলছে তো, খুব হেসে নাও যতক্ষণ তেলটুকু নাহি যায় চুকে। রাত্রি বলে হেসে নাও, বলে নাও সুখে, যতক্ষণ তেলটুকু নাহি যায় চুকে। আর তেলটুকু চুকে গেলে তোমারও তো বুঝতে পারছ, তো বড় সমস্যা বলে কি হবে, তোমার নিজের অস্তিত্বটা বোঝো। দেখো আর একটা উদাহরণ, কানা তরি পিঠ তুলি কহে টাকা টিকে, আজ আনা পয়সা আর টাকা, কানা তরি সে টাকাকে বলছে, কানা করি পিঠ তুলি কহে টাকা টিকে, তুমি ষোলো আনা মাত্র নহ পাঁচ শিখে, ষোলো আনা মাত্র পাঁচ শিখে তো নহ টাকা কয়, আমি তাই মূল্য মোর যথা, তোমার যা মূল্য তা ঢের বেশি কথা, আমার যা মূল্য আছে আমি সেগুলি কথা বলি, কিন্তু তোমার যে মূল্য তার থেকে তোমার কথা বেশি বড়। এমন মানুষ আছে যে যেমন যার যোগ্য নয় সে তার থেকে বেশি বড় কথা বলে, অপরের সমালোচনা করে। আর একটা উদাহরণ, মেঘ বলে সিন্ধু তব জন্ম বিপদ, পিপাসায় দিতে পারো এক বিন্দু জল, মেঘ বলছে কাকে, সিন্ধুকে, সিন্ধু মানে সমুদ্রকে, তুমি তো বিশাল অনেক পানি, কিন্তু পিপাসায় কোন পিপাসার্থের পিপাসা দূর করতে পারো, এ বলো তো নেই তোমার, কারণ পানিতে নোনা লবণাক্ত পানি, কেউ পিপাসা তার পান করে কোন পিপাসিত পিপাসা মরবে না। মেঘ কাকে বলছে, সমুদ্রকে, সিন্ধু কহে, তখন সমুদ্র জল দিচ্ছে, সিন্ধু কহে, পিতৃ নিন্দা কর কোন মুখে, তুমিও অপেয় হবে পড়িলে বুকে। তুমি পিতৃ নিন্দা করছো, বাপের নিন্দা করছো, অনেক সময় বেটা বাপের সমালোচনা করে দেয় না। মেঘ কার সমালোচনা করছে, সমুদ্রের, আর সমুদ্র বলছে কোন মুখে, পিতৃ নিন্দা করো, বাপের নিন্দা করো, তার মানে সমুদ্র হলো মেঘের বাপ, ঠিক না? কিভাবে সমুদ্রের পানি বাষ্প হয়ে মেঘ হয়, মেঘের জন্ম কিসে থেকে হয়, সমুদ্র থেকে। এই জন্য সমুদ্র বলছে, সিন্ধু কহে, পিতৃ নিন্দা কর কোন মুখে, তুমিও অপেয় হবে পড়িলে বুকে। আর যখন বৃষ্টি হতে হতে ঝরে, তোমার যখন ঝরে পড়বে আমার বুকে, পড়লে পড়ে তোমার, তোমাকেও কেউ পান করবে না, কোন মুখে তুমি নিন্দা করো, সমালোচনা করো। এমনও মানুষ আছে যারা পিতৃ বা বড়দের বা গুরুদের নিন্দা করে। আর একটা শুনুন, কহিল কঞ্চির বেড়া অগো পিতামহ, আমরা তোমারই বংশে, কহিল কঞ্চির বেড়া অগো পিতামহ, বাঁশ বন নুয়ে কেন পড়ো অহরহ। কঞ্চির বেড়া বাঁশ বনকে বলছে, বাঁশ ঝাড়কে, হ্যাঁ আমরা বাঁশ কঞ্চির বেড়া দিয়ে আছি, আমার বাঁধা আছে, কঞ্চিগুলো বেঁধা আছে, খাড়া হয়ে আছে, দেবান স্যারকে বলছে নুয়ে নুয়ে পড়ছ, এ কেমন তুমি তো নুয়ে নুয়ে পড়ছ, ওহে হুগো পিতা মহাবাসমন নুয়ে কেন পড়ো অহরহ, আমরা তোমারই বংশে ছোট ছোট ডাল, তবুও মাথা উঁচু করে থাকি চিরকাল। বেড়াটা বলছে যে আমরা তোমারই বংশধর কিন্তু মাথা উঁচু করে থাকি, তোমার মতো মাথা নিচু করে থাকি না। বাস কহে ভেদ তাই ছোটতে বড়তে, নত হই ছোট নাহি হই কোনো মতে। বাস কি বলল, বাস বলল ভেদ তাই ছোটতে বড়তে, তুমি ছোট আর আমি বড়, দেখো আমি বড় হলে নত হই কিন্তু ছোট হই না, কিন্তু ছোট নত হতে পারি কিন্তু ছোট হতে পারি না। আর একটা উদাহরণ, ভিমরুলে মৌমাছিতে হলো রেশারেশি, তখন বলো বলতার মৌমাছি, এখন হলো ভিমরুল মৌমাছিতে হলো রেশারেশি, দুজনায় মহাতর্ক সত্যিকার বেশি, ভিমরুল করে আছে সহস্র প্রমাণ, তোমার দংশন নহে আমারও সমান। দুজনের রেশারেশি হচ্ছে, তোমার দংশন আর আমার দংশন, তোমার দংশনে সামান্য জ্বালা হয় বলে কিন্তু আমার দংশন আমি দিলে গোটা দাঁত খুলে যায়, এই নিয়ে রেশারেশি হচ্ছে, এই নিয়ে তর্কাতর্কি বা এই নিয়ে গর্বাগর্বি হচ্ছে। মধুকর নিরুত্তর ছল ছল আঁখি, মৌমাছি তখন উত্তর দিতে পারে না, তার ছল ছল আঁখি বোন দেবী পাহে তারে কানে কানে ডাকি, তখন একজন এসে বললো তার মৌমাছিকে কানে কানে ডেকে বললো, কেন বাছা নতশীর এ কথা নিশ্চিত, বিষে তুমি হার মানো মধুতে যে জিত, তুমি বিষে হার মানতে পারো ভিমরুলের কাছে কিন্তু মধুতে তুমি জিতে যাবে, একদিকে তো তুমি জিতে আসো, তো বিষে না হয় জিতুক কিন্তু তুমি মধুতে, কোনটা ভালো, বিষ ভালো না মধু ভালো, আল্লাহ ওরা বিষে ও জিতুক কিন্তু তুমি মধুতে জিতে আসো। এই শ্রেণীর সমালোচনা আপনারা শুনে থাকবেন। শেখ সাদি বলছেন শত্রুতার চক্ষে গুণ দোষ ভয়ানক, এবার শত্রু হলে দোষ ধরবেন, কথা দেখতে লাগে চলন বাঁকা, যাকে দেখতে লাগে চোখে তার চরণ বাঁকা হয়, চললে পূর্বে বাঁকা চলছে, বেগে বেগে চলছে, শত্রুতার চক্ষে গুণ দোষ ভয়ানক, পুষ্প সম সাদি চোখ শত্রু চোখে কণ্ঠ, চোখ ফুল আমি তবুও যখন শত্রুর চোখে ঠেকে পড়কে কি মনে হয় কাঁটা মনে হয়, নাহি দিতে পারি আমি কারো দিতে কষ্ট, পারি আমি কারো দিতে কষ্ট নাহি দিতে শত, শত্রুর কি করি সে যে শত ক্ষুণ্ণ চিতে, শত্রু সে নিজে নিজেই কষ্ট পায়, হিংসাতে চালায় সে আমার সমালোচনা করে কিন্তু আমি তার কষ্ট দিতে পারি না। জেনে রাখবেন ফুল থেকে মৌমাছি, ফুল থেকে মৌমাছি মধু পায় আর মাকড়সা কি পায়, বিষ পায়। সুতরাং এই শ্রেণীর সমালোচনাতে কোনো কাজ হবে না, যে সমালোচনা করবে সেই সমালোচক নিজের দোষ নিয়ে নিজের কষ্ট ভুগবে এবং পরকালে তো তার শাস্তি আছে। প্রতিবেশী হয়ে প্রতিবেশী এই শ্রেণীর দোষ ধরা ঠিক না। ছ নম্বর যে দুর্ব্যবহার প্রতিবেশীর প্রতি, তা হল মানুষকে প্রতিবেশী থেকে বিতৃষ্ণা, প্রতিবেশীর ব্যাপারে বিতৃষ্ণা সৃষ্টি করা, তাকে বিতসদ্ধ করে তোলা মানুষের কাছে, তার মানে গিবত করে কিছু একটা খোঁচা দিয়ে সমালোচনা করে অপরকে বিতৃষ্ণা করে তোলে। প্রতিবেশী দোকান আর আপনার দোকান আছে, প্রতিবেশীর দোকানে যাতে লোকে মাল নেয় না নেয় সেই চেষ্টা করে আপনি তার কান ভাঙিয়ে নিজের দোকানে মাল নেওয়া কারণ, আরে ও মেয়া অত বেশি লাভ নেয় কিংবা ওর দোকানের মাল ভালো নয়, এই শ্রেণীর বিতৃষ্ণা সৃষ্টি করে কিংবা মিথ্যা অপবাদ রচনা করে প্রতিবেশীর প্রতি মানুষকে বিতসদ্ধ করে তোলে। এমন কিছু মানুষ আছে অথচ তারা জানে না যে আল্লাহ খায়রুর রাজাকে আল্লাহ তাআলা রুজিদাতা, তোমার দোকানে বিক্রি হবে যেমন ওর দোকানে হবে, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা যার মনকে টলিয়ে দেবে তোমার দোকানে আসবে তার দোকানে আসবে। এখন তুমি যদি কান ভাঙিয়ে তোমার নিজের দোকানে ডাকো নিজের মালের দিকে ডাকো, এটা হচ্ছে অন্যায় এবং হাদিসে নিষিদ্ধ আছে, এক অপরের মুসলিম এক মুসলিম অপর মুসলিমের হিতাকাঙ্ক্ষী হবে কোনোদিন তার ক্ষতি চাইতে পারে না, এটাই হলো কথা। মানুষ অনেক সময় মনে করে যে আল্লাহ তাআলা রুজি দাতা কিন্তু আমাকে নিজে কাজ করতে হবে, কিন্তু তার মানে এই নয় যে আমাদের সময় দোকান বন্ধ করবেন না, কেন দোকান বন্ধ করলে খদ্দের ফিরে যাবে, আরে যে আসবে যে খদ্দের তোমার ভাগ্যে লেখা আছে তোমার দোকান থেকে কিনবে সে আসবেই, পাশের দোকান আগে সালাম ফেরার আগে দোকান খুলে দেয়, এবার আপনি কখন খুলবেন, অনেকে সালাম ফেরার পরে যায় আপনি তখন সালাম ফেরার আগে দোকানটা খুলেন, কেন রেশারেশি আছে কারোর দোকানে খদ্দের চলে আসবে, কিন্তু এমন হওয়া উচিত না। রুজি মাপা আছে, সেই মাপা বেশি আপনি পাবেন না আর কমও পাবেন না। সুতরাং এরকম দেশারেছি উচিত নয় বা যথাযথ নয়। প্রতিবেশী সাত নম্বর দুর্ব্যবহার, প্রতিবেশীর যে হক, প্রতিবেশীর যে জায়গা জমি তার উপরে জবরদখল করে অত্যাচার করা, সীমা লঙ্ঘন করা, সীমা সরিয়ে দেওয়া, আস্তে আস্তে এভাবে সরিয়ে দেয় এক বছর, তারপরে আস্তে আস্তে এভাবে চাপিয়ে দেওয়া। দেখেছেন চাষিরা কি করে, জমির আল কাটতে কাটতে চাপিয়ে দেয় অন্য জমি। এইভাবে প্রতিবেশী হয়তো চিহ্ন রেখেছে, সে চিহ্নটাকে কোন অজানার সময়ে অন্ধকার সময়ে আপনি সরিয়ে দিলেন, এই প্রতিবেশীর জায়গা আপনি চাপিয়ে দিলেন, এটা যায় না যায়জ? কেমন না যায়জ? কেমন না যায়জ? যে ব্যক্তি অপরের জমি জবরদখল করে কেয়ামতের দিনে সেই জমি কি করা হবে? তার গলায় তাবিজ বানিয়ে দেওয়া হবে, মালা পরিয়ে দেওয়া হবে, চলো বহন করো, পাশে বহন করতে না থাকো, এখানে বহন করতে পারবে না। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা'আনাল্লাহু মান গায়্যার মানার, আল্লাহ সেই ব্যক্তিকে অভিশাপ করেছে, অভিশপ্ত করেছেন বা অভিশপ্ত করুন যে ব্যক্তি জমিনের চিহ্ন পরিবর্তন করে, সরিয়ে দেয় অপরের জমি চাপিয়ে নেয়, তাপিয়ে নেয়, এই লোক আল্লাহর কাছে অভিশপ্ত। এমনিভাবে প্রতিবেশীর আপনার নিকাশি পানি ঘুরিয়ে দেয়, মানে পানিটা আপনার জায়গা থেকে আসছে আপনি বাঁধ দিয়ে দিলেন, এই গেল কার দিকে? প্রতিবেশীর জায়গার দিকে। আপনি চান না ক্ষতি হোক, তা প্রতিবেশী আমার যেন ক্ষতি না হয়, আমারটা থাকা থাক, পরেরটা এগিয়ে যাক, এই উদ্দেশ্য দিয়ে আপনি প্রতিবেশীর দিকে দিলেন আপনার পানি চালিয়ে। এইভাবে আপনি আর অন্য ব্যাপারে, যেমন গাছ প্রতিবেশীর গাছ আছে, সেই গাছের ছায়া, সেই গাছের ডাল নিয়ে ঝামেলা ইত্যাদি করে প্রতিবেশীকে কষ্ট দেওয়া কোন রকমই জায়েজ নয়। আরো দুর্ব্যবহার ব্যবহার হতে পারে, প্রতিবেশীর কোন জিনিস চুরি করে তার গাছ থেকে ফল পেড়ে নিয়ে, তার খামার থেকে ফসল তুলে নিয়ে, তার বাড়ি থেকে বা তার বাগান বাড়ি থেকে কিছু চুরি করে আপনার প্রতিবেশীর প্রতি দুর্ব্যবহার করা হয় এবং ক্ষতি করা হয়। তারপর আরো ক্ষতি করা হয় প্রতিবেশীর দেওয়ালে লিখে, আর আমাদের তো গণতান্ত্রিক দেশে ভোটের দেওয়াল লিখুন তো বুঝতেই পারছেন কত লেখা হয়, এ পার্টি লিখে ও পার্টি লিখে, কাউকে বাধা দিলে মুশকিল, তখন আপনার ক্ষতি করার জন্য কিংবা যখন দরকার পড়বে, আর এখন তো পার্টি ছাড়া কোনো কাজ হচ্ছে না, পার্টির কাজ যেতে হবে, ওদের পার্টি যখন দেওয়ালে লিখতে আসবে তখন তো ছেড়ে দিতেই হবে, আপনি অত টাকা দিয়ে রং করেছেন বাড়ির উপায় নেই, ও বাড়ির দেওয়ালে যত লিখে তো নো স্টিক বিল নাকি লেখা থাকে, এখানে বিজ্ঞাপন দেবেন না, কে কার কথা শুনে লিখে যায়, জোর করে পার্টির জোর আছে লিখে যায়। আপনি মুসলিম হয়ে কারো দেওয়ালে লিখবেন না, দেওয়ালে অশ্লীল কথা লেখা হয়, এখানে দেখবেন সৌদি আরবের দেওয়ালেও কত অশ্লীল কথা লেখা থাকে, এ হচ্ছে নির্লজ্জতা, বেহায়ামি, দেওয়ালে অশ্লীল কথা লেখা থাকে, এই দিয়েও প্রতিবেশীকে কষ্ট দেওয়া হয়। সুতরাং এই কষ্ট মুসলিমদের দেওয়া উচিত নয়। এই আরো কষ্ট হচ্ছে বা আরো কষ্ট দেওয়ার উদাহরণ হচ্ছে যে প্রতিবেশীর বাচ্চাদেরকে বা শিশুদের কষ্ট দেওয়া, ছেলেতে ছেলেতে ঝগড়া হলে আপনি প্রতিবেশীর ছেলেকে মার দিলেন, কিংবা আপনার কোন ক্ষতি করে ফেললো, ছোট বাচ্চা বুঝতে পারেনি আপনার বাড়িতে এসে বা আপনার বাইরে কোন কিছু ক্ষতি করেছে সামান্য, তার বদলে আপনি তাকে কষ্ট দিলেন, এটা বৈধ নয়। প্রতিবেশী গাড়ি রাখা আছে, সেই গাড়ি আপনি দেখতে পাচ্ছেন না, আপনি কোনদিন হাওয়া খুলে দিলেন কিংবা আপনার ছেলে কোনদিন হাওয়া খুলে দিল, মানে কষ্ট দেওয়া, কষ্ট দেবো তাকে, এখানে থাকতে দেবো না, এইভাবে আরো কষ্ট দেওয়া হয়। তারপর প্রতিবেশীকে যে কষ্টই দেওয়া হয় সে কষ্ট কোন ক্রমেই কম নয়, বিশেষ করে চুরি যদি আপনি করেন প্রতিবেশীর বাড়িতে, তাহলে সেই চুরি জানেন কত গুণ বেশি, যদি অন্য বাড়িতে চুরি করেন তার থেকে প্রতিবেশীর বাড়িতে চুরি করা কত গুণ গোনা বেশি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবাকে বলছেন, মা তাকুলুনা ফিস সারিকা, চুরির ব্যাপারে তোমাদের অভিমত কি? কালু হারামাহুল্লাহু ওয়া রাসূলুহু, চুরি আল্লাহ হারাম করেছেন, তার রসুল হারাম করেছেন, এবং চুরির শাস্তি কি? হাত কেটে দেওয়া, ফাহিয়া হারাম, قال لأن يسرق الرجل من عشرة أبيات أيسر عليه من يسرق من جاره অন্য বাড়ি থেকে দশটা বাড়িতে চুরি করা অপেক্ষা প্রতিবেশীর বাড়িতে একটা চুরি করা গোনা বেশি, দশ গুণ পাপ প্রতিবেশীর বাড়িতে চুরি করা। প্রতিবেশীর সাথে দুর্ব্যবহারের এও একটা উদাহরণ যে প্রতিবেশী ছেলেদেরকে আপনি আদর না দিয়ে তাদেরকে কষ্ট দেন। প্রতিবেশীর নিয়ম হল প্রতিবেশী ছেলেকেও আদর দেবেন, যে ছেলেকে যেমন আদর দেয় প্রতিবেশী ছেলেকেও আদর দেবেন। আর আদর মানে কি, তাকে শিক্ষা দেবে বাবা এটা করতে হয় না, এটা করতে হয়, তুমি এরকম করা উচিত নয়, এরকম করা উচিত নয় ইত্যাদি। যদি কোনো হুজুর যদি গ্রহণই না করে সেটা কথা, অনেক বাচ্চা আছে তাকে সালাম দিয়ে কি করে সালাম দেবেন, কি করবে কিছু একটা ভালো কথা বলেন ক্যা কি বলছ, এইরকম যদি ব্যবহার হয় আলাদা কথা। এমন বেয়াদব ছেলে আছে, নোংরা ছেলে, যাদেরকে সালাম দেবেন আপনি আর আপনাকে দাঁত খিঁচকাবে, তারা তো বান্দরের মতো, এগুলো হচ্ছে বান্দর, আলাদা কথা। তবুও চেষ্টা করবেন যদি বান্দর লাঠি দিয়ে, কারণ বান্দর লাঠিকে ভয় পায়, যদি পারেন লাঠিকে ভয় দেখালে আবার বাতার বা বাবা দাঁত খিঁচকাবে, তাহলে ছেড়ে দিতে হবে উপায় নেই। কিন্তু যথাসাধ্য তাদেরকে আদর দিতে হবে, সে পাড়া প্রতিবেশীদের ক্ষতি করে বেড়াচ্ছে আপনি চুপ করে থাকবেন তা না, কারণ